السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে পূর্বের দর্শের সাথে সম্পৃক্ত পুরুষ মানুষের সৌন্দর্য, মাথা সৌন্দর্য সম্পর্কে আমরা বলছিলাম। পুরুষের মাথায় বিভিন্ন ধরনের চুল থাকবে এবং কোনটা এমন নয় যে যেটা রাখতেই হবে, যেমন দাড়ি, দাড়ি এরকম রাখতেই হবে, সেরকম চুলের ব্যাপারে, মাথার চুলের ব্যাপারে নেই যে এরকম রাখতেই হবে। মাথা ন্যাড়া করা কি হুজুর? মাথা ন্যাড়া রাখা কেমন? মাথা ন্যাড়া করা বিভিন্ন অবস্থা মান রয়েছে। সুতরাং হয় জমরাতে চুল ছোট না করলে ন্যাড়া করা ওয়াজিব, আর ছোট করার থেকে ন্যাড়া করা উত্তম। হজমনাতে গেলে হয় ছোট করতে হয় না হয় ন্যাড়া করতে হয়, কোনটা উত্তম? ন্যাড়া করাটা উত্তম। কতগুণ উত্তম? তিন গুণ। তিন গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাল্লিকিন, যারা মাথা ন্যাড়া করে তাদের জন্য দোয়া দিলেন। তারপরে ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন না যারা মাথা চুল ছোট করে তাদের জন্য। তারপরে আবার বললেন রাহিমাল্লাহুল মুআল্লিম, তৃতীয় বা চতুর্থ বারে বললেন যে মুকাসসিরিনদের উপরও রহম করুক। তার মানে তিন গুণ বেশি ফজিলত আছে মাথা ন্যাড়া করার ব্যাপারে। হজ বা উমরা ছাড়া অন্য সময় করতে হয় বা করলে সওয়াব হয় মনে করা, মনে করে মাথা ন্যাড়া করা হারাম বা বিদআত। যদি আপনি মনে করেন যে কোনো জায়গায় গেলেন, সেখান থেকে এসে মাথা ন্যাড়া করছেন, উনি ভাবলেন যে এটা করতে হয়, তাহলে কি হবে? বিদআত হবে। যেমন যদি আপনি কোনো জায়গায় গেলেন, সেখান থেকে মাথা ন্যাড়া করে এলেন, কেননা আমি অমুক জায়গা থেকে আসছি তাই মাথা ন্যাড়া করলাম, কি হবে? মাথা ন্যাড়া করলে উমরার বা হজের সওয়াব হবে। কোন কোন জায়গায় বলা হয় অমুক জায়গায় গেলে হজের সওয়াব হবে, বলে না? কোন অনেক জায়গায় ইজতিমাতে যায় তো বলে হজের সওয়াব হয়, কোন মাজার আছে সেখানে গেলে বলে হজের সওয়াব হয়, গরিবদের হজ, বলে না? তো সেখান থেকে এসে অনেকে মাথা ন্যাড়া করে, জিজ্ঞেস করলে বলে হজের সওয়াব হবে, এটা মানে হজ করে এলাম তো আমাদের গরিবদের হজ, কি হবে এটা? হারাম না হয় বিদআত। অমুসলিম ইসলাম গ্রহণ করলে ঘন চুল ন্যাড়া করা মুস্তাহাব, ঘন চুল ন্যাড়া করা মুস্তাহাব। যেমন শিশুর বয়স 7 দিন হলে তার চুল ন্যাড়া করা, ন্যাড়া করে ফেলা মুস্তাহাব, এবং সেই চুল পরিমাণ কি করতে হয়? চাঁদি সাদকা করতে হয়। কিন্তু শিশু যদি মেয়ে হয়, এই ব্যাপারে আলেমদের একতলাফ এসেছে, যেহেতু মেয়েদের মাথা ন্যাড়া করা নিষেধ তাই না, সেটা বড় মেয়েদের, অনেকে বলছেন সেটা বড় মেয়েদের ক্ষেত্রে, কিন্তু ছোট মেয়েদের বিশেষ করে ওই চুলকে, জন্মের পর ওই চুলকে আজা বলা হয়েছে। অতএব আজা মানে অপবিত্রতা বা নোংরা যাই বলে, অতএব মেয়েদেরও চুল ন্যাড়া করে ফেলা উচিত। সুতরাং এটা শিওর না যে মেয়ে, ছোট মেয়েদেরকে ন্যাড়া করা যাবে কিনা, বড় মেয়েদের ন্যাড়া হওয়া নিষেধ, কোন রকমই ন্যাড়া করা যাবে না। এই জন্য হজ উমরা করতে গেলে মেয়েরা ন্যাড়া করে না? যদি ন্যাড়া করে তাহলে তিন গুণ স্বভাব বেশি, তাই না? না না, কতটুকু চুল কাটবে তার কতটুকু চুল কাটবে, মাত্র আঙুলের এই ডগায় গিরে এই পরিমাণ, এই পরিমাণ ওই নিজের বেনি বা চুটি যাকে বলে তার নিচে থেকে ধরে এতটুকু পরিমাণ কেটে দেবে, বাস হালাল হয়ে যাবে। মাথার উকুন দূর করার জন্য অথবা ঘা চিকিৎসার জন্য অথবা মাথা হালকা করার জন্য চুল ন্যাড়া করা বৈধ। আপনার যদি প্রয়োজন পড়ে, হুজুর খুব ঘাম লাগছে, কি বলে গরম লাগছে, ঘাম হচ্ছে, চুল আমি মানে চুলকানি হচ্ছে, এর জন্য ন্যাড়া করে ফেলি, সমস্যা আছে? আপনি আপনার প্রয়োজনে করবেন, উকুন বেশি হয়েছে ঠিক আছে আপনি করে ফেলুন, খুশকি খুব বেশি ঠিক আছে আপনি করুন, কিন্তু ন্যাড়া করাটা ভালো মনে করবেন না। যেমন বললাম না, ওই যে দেশের কিছু হুজুর আছে মাদ্রাসায় বলে এমন চুল রাখতে হবে যাতে করে ধরা না যায়। এই কোথা থেকে পেলেন আপনি ধরা না যায়? এরকম চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন না রাখতে বলেছেন নাকি তাকিদ করেছেন? কেন আপনি এরকম করছেন? আলাদা কথা যে ছেলেরা ছোট চুল রাখবে, মস্তানদের মতো হবে না, স্কুল কলেজের ছেলের মতো হবে না, বা কারো অনুকরণ করবে না, কিন্তু তার মানে এই নয় যে এমন চুল রাখতেই হবে যেটা যাতা যে মানে যে চুল হাতে বা নখে ধরা না যায়। মাথা ন্যাড়া করার সময় মাথার কিছু অংশ ন্যাড়া করা এবং কিছু অংশের চুল অবশিষ্ট রাখা বৈধ না। দেখেছেন আপনারা অনেক ছোট ছোট মেয়েদের যখন মাথা ন্যাড়া করে সামনে চুলটা রেখে দেয়, কি হয় এখানে, কি করে ফিতে বাঁধে, একে কি বলে লোটন, কি বলে, কি বলে না পাড়া, মাথার সামনে যে চুল রাখা হয় লম্বা করে ফিতে বাঁধার জন্য ছোট মেয়েদের, একে লোটন বলে। যাই হোক, ফিতে বাঁধার জন্য এইভাবে গোটা মাথার নেড়া করলেনের সামনের দিকটা রেখে দিলেন, এটা না, গোটা মাথা নেড়া করলেন মাঝখানে একটু রেখে দিলেন, এটা জায়েজ না। আমাকে এক লোক এসে বলছে, হুজুর আরবে কয়েকটা কথা আছে আপনাকে উত্তর দিতে হবে। কি? তো আপনারা শুনেছেন অনেকবারই, মানে প্রসঙ্গে কথাটা বেরিয়ে এলো। বলছে যে মক্কার মুয়াজ্জিনরা সিগারেট ফেলে তারপরে আজান দেয়, ঠিক না? মক্কার মুয়াজ্জিনরা সিগারেট ফেলে আজান দেয়। আমি বললাম যে বিশ্বাস করতে পারি না। বলছে না, হাজি নিজে দেখে এসছে। তো আমি বললাম সিগারেট খেতে দেখেনি, ধুমোতে দেখেছে। বলছে হ্যাঁ তাই হবে, তাহলে তো দুটো এক জিনিস না, সিগারেট খাওয়া আর ধুঁয়ো উঠতে দেখা দুটো কি এক জিনিস হলো? বলছে ধুঁয়োটা কিসের? আমার দেখুন ধুঁয়োটা হচ্ছে ভগবানের দোয়া, আমাদের দেশে যে ভগবানের দোয়া দেয় ওই যে মূর্তির সামনে, ঠিক ওই দেশে ওই যে বাহুর বলে এক প্রকার কাঠ আছে আঙ্গারে দিয়ে, হ্যাঁ এইভাবে এইভাবে দিয়ে ওরা ধুঁয়ো নিয়ে সেন্ট করে, সুগন্ধ করে, মসজিদকে সুগন্ধিত করে। বলছে ও তাহলে তাই হবে। তার দ্বিতীয় প্রশ্ন বলছে, হুজুরের কবরে চাদর চড়ানো আছে? না, এটাও ভুল। বলছে হাজি নিজে দেখে এসছে, মানে হাজি হুজুরের কবর দেখলো কি করে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি কবর দেখলো কি করে? ও তো দেওয়াল দিয়ে ঘেরাই আছে, ও দেওয়াল দেখেছে আর দেওয়ালে চাদর চড়ানো আছে, চাদর তো ওই মানে গ্লাফ দেওয়া আছে। অতএব নবী ইসলাম ইসলামের কবর সে দেখবে কোথেকে? কোনো হাজি দেখতে পায় না, সেখানকার লোকেরা দেখতে পায় না। আর নম্বর তিন বলছে ওখানকার লোকরা টিকি রাখে, টিকি বোঝেন? ওই যে আমাদের দেশে এক শ্রেণী হিন্দু আছে না, এভাবে লম্বা মানে লম্বা চুল রাখে, না এটাও ভুল। তাহলে কি আমরা দেখে হাজি দেখেছে ঠিকই? আমরা ওটা হচ্ছে যে কিছু জাহেল হাজি আছে, আর অধিকাংশ হাজিরাই জাহেল। কারণ আপনি দেখবেন যে হজের সময়ে অধিকাংশ কি করে, এই কানটা বের করে রাখে। এরা জাহেল না আলেম? আলেম হলে এটা খুলে রাখবে? এটা কখন খুলতে হয়? হ্যাঁ হবে স্যার, এই বাম কানটা কখন খুলতে হয়? সারা হজে। আপনি হজ করতে গেলেন মনে করুন 7 তারিখে, ডান কানটা, ডান কানটা, ডান কানটা খোলা থাকে। তো আপনি হজ করতে গেলেন মনে করুন 7 তারিখে, এবার 8 তারিখে মিনা যাবেন, তারপরে আবার সে 13 তারিখ পর্যন্ত আপনার হজ চলবে। তো আপনার এই ডান কানটা খোলা থাকবে এইভাবে কতদিন থাকবে? কখন থাকবে? হজ করেছেন না করেনি? কোন সময় খোলা থাকবে তাহলে বলুন, না বললে ফেল। হ্যাঁ তোয়াব করার সময়, ইয়ের সময় কোন মানে তোয়াব যে সময় করি তোয়াব সময় কোন তো সব তোয়াব না না কোন তোয়াব আমার যে হজ করে দেওয়ার পরে যে পাথর মেরে দেন গেলাম তখন আমার বিদায় তো হবে না কোন তোয়াব খালি প্রথম তোয়াব গোটা তোয়াফে তিন চক্কর না, তিন চক্র আরম্ভ করতে হয়, কিন্তু এই কামটা বেরিয়ে থাকবে প্রথম তওয়াফে, একে তওয়াফে কুদুম বলে বা তওয়াফে উমরা, প্রথম তওয়াফ ব্যাস। এই সময়ে এরাম অবস্থায় থাকলে এই কামটা বেরিয়ে থাকবে পুরো তওয়াফটাই, বাকি যখন কোন তওয়াফ করবেন আর কোন তওয়াফে আপনার এই কাম বেরিয়ে থাকবে না, বুঝতে পারলেন? বরং ওই তওয়াফ শেষ হলেই নামাজ পড়তে যখন দাঁড়াবেন তাহিয়াত তওয়াফ ঢেকে নিয়ে, কান ঢেকে নিয়ে নামাজ পড়ুন। কিন্তু অনেক মানুষ জানে না, এই জন্য অধিকাংশ লোক জাহেল। তো কিছু জাহেল লোক আছে যারা মনে করে যে ওমরা করতে হজ করতে আসে, এবারে হজ যে তামাত্তু করে, ওমরা করার পর তারা ভাবে কি যে আজকে যদি সব নেড়া করে দিই তাহলে হজের দিনে কি করব, এই জন্য মাঝখানে এটা ডেকে দেয়। সেটা কি? ও হ্যাঁ হ্যাঁ তাহলে তাই আর তাহলে এরকম বাজে বাজে প্রশ্ন আপনারা এমন ভাবে বলছেন যেন সেখানে হিন্দু, হ্যাঁ আপনার এতে কি বলে তওয়াফা সাইতে হিন্দু ঘুরে বেড়ায়, তাই হয় নাকি? এইরকম বুঝ আছে। তো এরকম কিছু লোক আছে চারদিন মেলা করে, অথচ সে ওমরার সময় উচিত কি হলো ছোট করবে চুল, হজের সময় নেড়া করবে, তাহলে হয়ে গেল। কিন্তু তা না, মানে দুই সময় নেড়া করবো কিন্তু মাঝখানে রেখে দিয়ে ওখানে ওইটা নেড়া করবো, কথা হলো এই টিকি রাখা, এই জন্য তো জাহিলের কাজ। মোট কথা হলো যদি আপনি একবারই নেড়া করে দেন তাও চলবে, তারপরে হজের দিনে আর একবার খুর বুলিয়ে দেন, সেটা সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনি খানিকটুকু রেখে দেবেন টিকি রাখার মতো এটা হচ্ছে জাহেলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, একে বলে কাজা, তার মানে যে নেড়া করবে কিছু রেখে দেবে, এরকম জায়েজ না। মাথা নেড়া করার সময় মাথার কিছু অংশ নেড়া করা, কিছু অংশের চুল অবশিষ্ট রাখা বৈধ নয়, বরং নেড়া করলে সম্পূর্ণভাবে নেড়া করতে হবে। ওখানে হাদিস আছে 5921 নম্বর, মুসলিম 2120 নম্বরে। সুতরাং শিশুর মাথা নেড়া করার সময় ফিতে বাঁধার জন্য তার মাথার সামনে কিছু চুল ছেড়ে রাখা, লোটন বা ঝুঁটি ছেড়ে রাখা বৈধ নয়। পারাগ্রামে হয়, শহরে হয় না, সাধারণত এগুলো হয় না। বৈধ নয় মাঝে ফাঁকে মাথার বিভিন্ন জায়গায় মুন্ডন করা এবং বাকি জায়গায় চুল রাখা। বৈধ নয় মাথার সামনের অংশ নেড়া করা এবং পিছনের অংশে চুল রাখা। এখন বিভিন্ন কাটিং উঠেছে, বুঝতে পারলেন, কাটিং, এখন তো কাটিং এর অভাব নেই। আপনি এমন কাটিং এর জামা উঠেছে ছেঁড়া ছেঁড়া, দেখে মনে হবে পুরনো মিসকিন হয়তো, না বিশাল দাম খুব, দেখবেন কাটা কাটা কাটা ছেঁড়া কাটা ছেঁড়া, তাই না? এসব ফ্যাশন বলছে। এমন প্যান্টের রং উঠেছে দেখলে মনে হবে নোংরা, কিন্তু না, নোংরা না, ওটা আসলে নতুন কাপড়, ডিজাইন ডিজাইন বলছে না, ফ্যাশন। বৈধ নয় মাথার পিছনের অংশ নেড়া করা এবং সামনের অংশে চুল রাখা। বৈধ নয় মাথার চারিপাশ নেড়া করা এবং মাঝের অংশে চুল রাখা। বৈধ নয় মাথার মাঝের অংশ নেড়া করা এবং চারিপাশের অংশে চুল রাখা, যেহেতু এসবে রয়েছে বিজাতি রন্ধান উপরণ। অবশ্য চুল কামানোর সময় মাথার ধারের চুল, ভিত কামানো যাকে বলে, যেমন সাধারণত আমরা করে থাকি, এগুলো এর মধ্যে পড়ে না। এগুলো হালটেল, কিছু হাল কিছু হাল না, এইটা কমতে পড়ে না, কারণ অধিকাংশ চুল থাকে। এগুলো সমান করার জন্য, ধারগুলো সমান করার জন্য মানে খুর দিয়ে চেছে ফেলা হয়, এটা হালকের পর্যায়ে পড়ে না। চুল কাটা বা নেড়া করার সময় যার চুল কাটা বা নেড়া করা হবে ডান দিক থেকে শুরু করতে হবে। কার ডান দিক থেকে? নাপিতের ডান দিক থেকে, না যার চুল কাটবে তার ডান দিক থেকে? যার চুল কাটবে তার ডান দিক থেকে, নাপিতের ডান দিক থেকে না। এবারে চলুন অন্য একটা কথা, নেড়া করার কথা গেল। নেড়া করার ব্যাপারে একটা দলের চিহ্ন বা লক্ষণ বলা হয়েছে, সেই দলটা খুবই উগ্র এবং খুবই মানে উচ্চ পর্যায়ের অতিরঞ্জিত বা অতিরঞ্জনকারী ধার্মিক। বলা হয়েছে তারা এমন নামাজ রোজা করবে যে তোমাদের নামাজ রোজাকে তুচ্ছ মনে হবে, কারণ তারা এত নামাজ রোজা করবে, কিন্তু কোরআন পড়বে, কোরআনের কণ্ঠে গলার নিচে যাবে না, ইসলাম থেকে এমন বের হবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়, মানে এমন বাড়াবাড়ি ইসলাম থেকে একদম বের হয়ে যাবে। হ্যাঁ, তাদের লক্ষণ হবে নেড়া, নেড়া হওয়া। তারা মনে করবে কি, নেড়া হওয়াটা ভালো, নেড়া হওয়া ভালো মনে করলে কি হবে বললাম, বিদেত হবে, তাই না? তো তার সেই দলটার নাম আপনারা জানেন, কোন দলের কথা বললাম? হ্যাঁ, ইসলামে পরিচিত বহু দল আছে, যেমন শিয়া আছে, মোতাজেলা আছে, জাহমিয়া আছে, এই ধরনের বহু বিজাতি দল আছে। একটা দল আছে বিজাতি দল, যে দলের যে দলটা খুব অতিরঞ্জন করে, তারা খুব নামাজ রোজা করবে, খুব নামাজ রোজা করবে, আর ইসলাম থেকে বের হয়ে যাবে, তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায়, তারা হবে বিদ্রোহী। তাদের নাম হচ্ছে খাওয়ারিজ, খারেজি। এদের একটা লক্ষণ হচ্ছে তারা মাথা নেড়া থাকবে, এটা হাদিসে আছে। যাই হোক, মাথা নেড়া করা এটা ইসলামী কোনো মানে এ জিনিস না। মানে এবারে অনেকে হয়তো বলবেন যে হুজুর, আমি জানাবাতকে ভয় করি, মানে নাপাকের গোসল করার সময় যদি চুল কোনো জায়গায় পরিমাণ শুকনো থেকে যায় তাহলে তো মুশকিল হবে, সেই জন্য আমি নেড়া করে দিই না, এটাও ঠিক না। সেজনকে নেড়া করতে বলছে আমরা শোনো, আপনার চুল ভিজে থাকবে কেন? আপনি পানি, আজকালকার তো আমাদের ব্যাপারই নেই, আমরা যারা পাড়া গ্রামে পুকুরে নদীতে গোসল করি, পানি যাবে না কোথায় যাবে, মাথায় পানি যাবে না, তারপরে ফোয়ারা খুলে দিয়ে পানি কদ বয়ে যায়, পানি যাবে না কে বললো? সেই যুগে অবশ্য পানির মানে এ ছিল, কমতি ছিল বা অভাব ছিল, সেক্ষেত্রে অল্প পানিতে গোসল করতে হতো, সে যুগের কথা আলাদা। কিন্তু বর্তমান যুগে বলছি পানির এমন অভাব নেই যে আপনার মাথার চুলকেও কেটে চেয়েছে বা হা কি বলে আপনার নেড়া করে ফেলতে হবে, যে আপনার ভয় হয় যে চুলের গোড়া কোথাও শুকনো থেকে যাবে। যদি এরকম হতো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে তোমরা চুল চেছে ফেলে দাও, কারণ প্রত্যেক চুলের নিচে কি আছে, নাপাকি আছে, কিন্তু ধুয়ে ফেলো, চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাবো। মহিলাদের ব্যাপারে আছে যে মহিলাদের চুল যদি লম্বা হয় আর যদি বেনি গাঁথা থাকে, তো সেই গোসল করার সময় যদি সেই বেনি খুলতে হয় তো আবার বাঁধা মুশকিল, আবার একটা মেয়ে চাই সে বাঁধবে, সে মানে যে সময় নষ্ট হবে, তো সেই ক্ষেত্রে তার চুল ভিজানো জরুরি না, বরং বেনিটাকে এইভাবে তুলে রেখে মাথার চুলের গোড়াগুলো যদি ভিজিয়ে দেয় বাস, তাহলে গোটা চুল তাকে ভিজাতে হলো না, কারণ চুল শোকানো আবার ঝামেলা আছে। তো এইভাবে জায়েজ বলা হয়েছে। এখন চলুন আপনার চুল পাকার কথায় যাই। চুল পাকা, বয়স হলে চুল পাকা একটি প্রকৃতিগত ব্যাপার। কথিত আছে যে জগতে সর্বপ্রথম চুল সাদা হয় কা? ইব্রাহিম আলাইহিসসালামের। অবশ্য অনেকের অসুখের জন্য চুল পাকে, তাই না? অনেকের অসুখের জন্য ছোট বয়স থেকেই, যুবক বয়স থেকে চুল পেকে যায়। আল্লাহর ইচ্ছায় মানুষের চুল পাকে এবং তাতে মানুষের কাছে, মানুষের কাছে তার সম্মান বাড়ে। যেহেতু বয়স বেড়েছে, চুল পেকেছে, মানুষ সম্মান বাড়বে, আর বড়দের সম্মান দিতে বলা হয়েছে ইসলামে। লোকেরা তাকে দেখে বড় ও মুরব্বী বলে শ্রদ্ধা প্রদর্শন করে থাকে, আর ইসলামেও চুল পাতার বড় মাহাত্ম্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলামি ফি সাবিলিল্লাহ কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ইসলামে জিহাদ, আল্লাহ ভয় প্রভৃতির কারণে একটি চুল পাকে, সেই ব্যক্তির জন্য ওই সাদা চুলটি কিয়ামতের দিন জ্যোতি হবে, নূর হবে, আলো হবে। বুঝতে পারলেন? তিনি আরো বলেছেন, আশাইবু নূরুল মুমিন লা ইয়াশিবু রাজুলুন শাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু বিকুল্লি শাইবাতিন হাসানা ওয়া রুফিয়া বিহা দারাজা। শুভ্র কেশ মুমিনের নূর বা জ্যোতি। ইসলামে যে ব্যক্তিরই একটি কেশ সাদা হবে, সেই ব্যক্তির প্রত্যেক সাদা কেশের পরিবর্তে একটি করে নেকি লাভ হবে আর একটি করে মর্যাদায় উন্নীত হবে। আল্লাহ এই নাহবান বায়াতি ইত্যাদি হাদিস। আর সেই জন্য চুল পেকে গেলে তা তুলে বা ছিঁড়ে ফেলা যায় নয়। অনেকে দেখবেন শুরু শুরু যেমনি পাকে, এতো লোকে ভাববে, আমাকে গুরু ভাববে, বিশেষ করে যদি স্কুলের ছাত্র বা কলেজের ছাত্র হয়, ছাত্রীরা দেখে তো বুঝতেই পারছেন। তো মেয়েদের টর্চার থেকে বা রিমার্ক থেকে, মন্তব্য থেকে বাঁচার জন্য কি করে? তো করলে তো সমস্যা নেই, যদি কালারিং করে তো সমস্যা নেই, কিন্তু তুলে ফেলে দেয়। মাথার চুল কিংবা দাড়ি, দাড়ি তো রাখেই না, চুল, মাথার চুল আর কি, এভাবে তুলে তুলে সাদা চুলগুলোকে তুলে ফেলে দেয়, এটা যায় না। এই জন্যই বলা হচ্ছে তোমার চুল হচ্ছে, তোমার সাদা চুল হচ্ছে নূর, এই নূর তুমি তুলে ফেলো না, যায় না। একজন প্রশ্ন করেছিল যে কেটে ফেলে যাবে কিনা, বলছে আমি সাদা দাড়ি দেখাতে চাই না, দাড়ি যদি গোড়া থেকে সাদাটা কেটে ফেলি যায় যাবে কিনা? কেটে ফেলা দাড়ি তো, চুল তো যা কাটা যায় আছে, কিন্তু দাড়ি তো যায়ই না, তো একসঙ্গে দুটো গোনা হবে, দাড়ি কাটা যায় গোনা আর সাদা চুল কাটা গোনা। বা যদি গুনাহ না হয় কমসে কম সে এই হাদিসের খেলাফ করবে, যে হাদিসে বলা হয়েছে সাদা চুল হচ্ছে মুমিনের জ্যোতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তানতিফু শাইবা ফাইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা। তোমরা সাদা কেশ তুলে ফেলো না, কেননা কিয়ামতের দিনে নূর হবে তা। ইসলামে যে ব্যক্তির একটি কেশ সাদা হবে, সেই ব্যক্তির প্রত্যেক সাদা কেশের পরিবর্তে আল্লাহ তার জন্য একটি করে নেকি লিপিবদ্ধ করবেন, একটি করে গোনা ঝরিয়ে দেবেন আর একটি করে মর্যাদা। আগের হাদিসে কিন্তু গোনা করা ছিল না, শুধু নেকি লেখা হবে আর মর্যাদা বাড়ানো হবে, এখানে বলা হয়েছে গোনা ঝরিয়ে দেওয়া হবে। আল্লাহ এই জন্য যে যাতে করে কেউ নিজের বয়সকে ছোট না করে, আমাদের বাংলাতে বলে সিং ভেঙে বাছুরের দলে মেশা, কথাটা বোঝেন? তার মানে সিং বেরিয়ে গেছে আর বাছুর গরু সিং হয় না, তো সিংটা ভেঙে বাসুর হবো আর কি, বাসুর সাজবো, তাই না? তো আপনি দাড়িগুলোকে ছিঁড়ে দিয়ে, সাদাগুলোকে ছিঁড়ে দিয়ে আপনি ছোট বাচ্চা সাজবেন বা যুবক সাজবেন, এটা এটা করতে নিষেধ আছে, কারণ এতে লজ্জার কিছু নেই, বরং তোমার সম্মানের জিনিস, এটা লোকে তোমাকে সম্মান করবে, কিন্তু সম্মানের চাইতে লজ্জাটা বেশি লাগে, যে অমুক মেয়ে বা আমার স্ত্রী আমাকে বুড়ো বলবে বা বন্ধু বান্ধবরা বুড়ো বলবে, এই লজ্জাতে পরে, কিন্তু এটা করা উচিত না। এবারে আসুন, না ছিঁড়ে একটা কাজ করা যায়, তালাক করে নেওয়া যায়, সেই চুলটা, যে চুলটা পেকে গেছে কিংবা যে দাড়ি পেকে গেছে সেটা কালার করে নেন, তাহলে কেউ বুঝতে পারবে না। দুটো একটা যখন শুরু শুরু হবে, কালার করলে কেউ বুঝতে পারবে না, কিন্তু কি কালার করবেন, কোন কালার? বলো হুজুর, যদি কালো না করি তাহলে তো বুঝতেই পারবে, তাহলে সাদা আর অন্য কালারের মধ্যে পার্থক্য কি? না, এমনও কালার আছে যেটা কালচে, চট করে বোঝা যাবে না যে চুলটা পেকে গেছে, ভালো করে দেখলে বুঝতে পারবে, কিংবা রোদে পড়লে পরে বুঝতে পারবে যে হ্যাঁ এটা রং করা। রোদে যখন পড়বে না তখন কালো আর রং করা পার্থক্য হয়ে যাবে, যদি কালো রং না করো, কালো রং করলে একদম মিশে যাবে, বুঝতে পারবেন না। এখন কালো রং করা কি যায় যা না যায় সেটাই আমরা দেখবো। এখন চুল দাঁড়ি সাদা হয়ে গেলে তা সাদাই ছেড়ে রাখা ঠিক না, সাদা আবার হলে পরে নূর ঠিকই, কিন্তু তা সাদা ছেড়ে রাখা ঠিক না, বরং তা রঙিয়ে ফেলতে হয়। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব ব্যবহার করেছেন এবং উম্মতকে তা ব্যবহার করতে উদ্বুদ্ধ করেছেন, অতএব তা করা সুন্নত। এখন যে দলিলগুলো বলবো সেই দলিল সেম দলিল হচ্ছে দাড়ি বাড়ানো, তার মানে দাড়ি রাখার যে দলিল সাদা চুল বা দাড়ি রং করারও একই দলিল, কিন্তু দাড়ি রাখা ওয়াজিব আর চুল কালার করা সুন্নত কেন? আপনি দলিলগুলো শুনলে হয়তো পরে ভুলে যাবো, আমি আগে বলে রাখছি যে যদি দলিল একই হয়, দাড়ি রাখার দলিল আর সাদা চুল কালো করার দলিল যদি একই হয়, তবু বড় বড় আলেমদেরকে দেখি তারা রঙায় না, সাদাই রেখে দেয়, তাই না? সাদাই রেখে দেয়। তাহলে যদি দলিল একই হয় তাহলে দাড়ি রাখা যেমন ওয়াজিব তেমনি সাদা চুল বা দাড়ি রং করাও ওয়াজিব, কিন্তু ওলামারা বলছেন যে না এটা ওয়াজিব এটা সুন্নত। কেন? তারা বলছেন যে এটা হচ্ছে তার্ক আর এটা হচ্ছে ফেল, তার মানে এটা হচ্ছে একটা হচ্ছে বর্জন করা আর একটা হচ্ছে করা। তো দাড়ি ছেড়ে দিলে ছেড়ে দেওয়া হবে, তাতে কোনো ঝামেলা নেই, তাই না? যেমন অনেকে দেখবেন নামাজ পড়ান এখানে দাড়ি আছে, কেন আছে? এইসব ঝামেলা, পয়সা খরচ, তারপরে আবার বসে আবার চাঁচলে ডেলি চাঁচতে হবে, না হয়তো বুঝতেই পারবে সাদা দাড়ি, তো ঝামেলা। এই জন্য তর্ক মানে কি? ছেড়ে দেওয়া, কোনো ঝামেলা নেই। আর যদি রং করতে হয় তো ওর কাজ করতে হবে, রং কিনতে হবে, রং নিয়ে সেটা তুলতে হবে, তারপরে তারপর লাগিয়ে রাখো, বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, তারপর দিতে হবে, নানা ঝামেলা আছে। এই জন্য বলছে এটাকে সুন্নত আর ওটাকে ওয়াজিব, কারণ ওটাতে কষ্ট নেই, এটাতে কষ্ট আছে। এবার দলিল গুলো শুনুন তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুন ফাখালিফুহুম, ইহুদি খ্রিস্টানরা তাদের পাকা চুল দাড়ি রঙায় না, তোমরা রঙিয়ে তাদের বিরোধিতা করো। হাদিসে তাই আছে, এই দাড়ির ব্যাপারে তাই আছে না, তারা দাড়ি রাখে না তোমরা দাড়ি রাখো, আর এখানে তারা রঙায় না তোমরা রঙাও, ব্যাস। কিন্তু কলপের রং কালো হওয়া চলবে না, কালো ছাড়া যে কোনো রং দিয়ে কলপ করা যায়, অবশ্য কালচে লাল বা বাদামি রং সবচেয়ে উত্তম। যদি বাদামি রং ব্যবহার করেন কালোর মাসে তাহলে দেখবেন বুঝটা বোঝা যাবে না সহজে, বাদামি রং যেটা সেটা চট করে বোঝা যাবে না। তো আপনি কালো ব্যবহার করতে পারবেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আহসানি মা গায়ারতুম বিহি শাইবা আল হিন্না ওয়াল খাতম, মানে তোমরা যে সমস্ত রং দিয়ে তোমাদের চুল পাতা চুল দাড়ি রঙিয়ে থাকো তার মধ্যে সবচেয়ে ভালো হলো মেহেদি আর কাতাম, মেহেদি চিনে না পড়া মেহেদি, আর কাতাম ওই মেহেদি জাতীয় কোন গাছ যে গাছের পাতা দিয়ে রং করা হয়। সুতরাং বোঝা গেল কি যে মেহেদিতে কি রং হয়? লাল রং হয়, আর কাতাম কাতামের রং থেকে লাল বা লালচে। কাতাম হচ্ছে এক শ্রেণীর গাছের নাম যার পাতা থেকে লালচে কালো রং প্রস্তুত করা হয়, লালচে রং। আর কালো রং ব্যবহার করা চলবে না, যেহেতু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মক্কা বিজয়ের দিন আবু কুহাফা, আবু কুহাফা কে জেন? আবু কুহাফা কে? আবু কুহাফা নাম শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা। মক্কা বিজয়ের দিন তাকে আনা হলো, তখন তার চুলদাড়ি ছিল সাগামা ফুলের মতো সফেদ বা সাদা। সাগামা ফুল বলতে মনে করুন আমাদের দেশে যে সর গাছ বলে না, ওই সাধারণত নদীর ধারে পুকুরে ধারে হয় যে ছাটা তৈরি বা কাশফুল, কাশফুল জানেন তো সাদা, হ্যাঁ, তো এই কাশফুলের মতো সাদা ছিল আবু কুহাফার দাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গাইরু হাদা ওয়াজান্নিবুহু আস-সাওয়াদ বা ওয়াজতানিবু আস-সাওয়াদ, এই রংটাকে চেঞ্জ করে দাও তবে কালো রং থেকে দূরে থাকো। বলো কি বললেন? যে সাদা রংটাকে চেঞ্জ করে দাও কিন্তু কালো রং থেকে দূরে থাকো। আর সকলের উদ্দেশ্যে সাধারণ নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন, ইয়াকুনু কাওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসাওয়াত কা হাওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ। শেষ জামানায় এমন এক শ্রেণীর লোক হবে যারা পায়রা ছাতির মতো কালো কলপ ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। জান্নাতের সুগন্ধ কত দূর থেকে পাওয়া যায়? ভাষা ভাষা বল ভাষা জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে? জান্নাতের সুগন্ধ, জান্নাত যখন আপনি যাবেন কাছাকাছি, তো জান্নাতের সুগন্ধ কত দূরের পথ যাবে? 500 বছরের পথ। আর এই ব্যক্তি যে কালো রং দিয়ে চুল দাড়ি রঙায়, পাকা চুল দাড়ি, সে জান্নাতের গন্ধ পাবে না, কত দূরে থাকবে জান্নাত থেকে বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, পাকা চুল দাড়ি রঙানো সুন্নত, কালো চুল দাড়ি যদি রঙানো হয় অন্য রং দিয়ে, তাহলে কালো রং রঙায় না? বেশিরভাগ মেয়েরা করছে আর মস্তানরাও করে। কালো চুলটাকে কি সুন্দর, বাহারের কালো চুল না, মানে ওই যে একঘেয়েমি যাকে বলে, মানে আধুনিকতা, একটা জিনিস আছে আমি সেটাকে পরিবর্তন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করব, এটা জায়েজ না জায়েজ? অনেকে বলেছেন জায়েজ, কারণ রং যখন ব্যবহার করতে বলা হয়েছে তখন জায়েজ। অনেকে বলছেন না, এটা আল্লাহর প্রকৃতিগত সৃষ্টি, এটাকে পরিবর্তন করা হয়, আর আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা নিষেধ। আল্লাহ আল, অনেকে বলছেন যে জায়েজ চলবে, অন্য রং যেহেতু ব্যবহার করা জায়েজ আছে, কালো ছাড়া অন্য রং, তখন এই কালো ছাড়াই অন্য রং করছে, তখন ব্যবহার করার দোষ নেই, আর আল্লাহ ভালো জানেন। এবার চলেন মাথার লিবাস কি হবে, পুরুষের মাথা লিবাস কি? পুরুষের মাথার পোশাক হলো পাগড়ি ও টুপি। পরিপূর্ণ পরিচ্ছেদ গ্রহণ করার সময় মাথায় পাগড়ি রাখা সুন্নত। এটা কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি ব্যবহার করেছেন। আগেই বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি ব্যবহার করেছেন কিনা সহিহ প্রমাণ নেই। যেমন টুপি রেখেও মাথার সৌন্দর্য গ্রহণ করা কর্তব্য, সাহাবাদের যুগে টুপি প্রচলিত ছিল। ইসলামী ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য আমাদের উচিত হল অমুসলিম সমাজেও সে লিবাস করে নিজস্ব স্বকীয়তা বৈশিষ্ট্য বজায় রাখা, বিশেষ করে নামাজে পাগড়ি অথবা টুপি পরিধান করে সৌন্দর্যের সাথে মহান আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে এবং প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্য অবলম্বন করো, এই জন্য করতে হয়। অবশ্য পাগড়ি অথবা টুপি না থাকলে মাথায় গামোছা, গামছা, রু মোছা, রু রু মানে কি চেহারা, রু মোছা রুমাল, মাল মানে মোছা মানে মরা ডলা, তো রু মানে চেহারা ডলার রুমাল, এই অথবা তালপাতা কিংবা প্লাস্টিকের তৈরি টুপি মাথায় দিলে সৌন্দর্য আসে না, বরং তা অনেক সময় খারাপ লাগে। নাকের পোঁটা মশা রুমাল যখন মাথায় লাগাবেন তখন নিশ্চয়ই খারাপ লাগবে, আর তাল পাতা কিংবা প্লাস্টিকের দাবি মাথায় নিলে, আর তাতে আবার তেল জিজের গন্ধ, কালো কালো হয়ে থাকে, আল্লাহ আকবার। দেশের তো মাথায় তেল নেয়, আর সেই মাথায় টুপি, আর সেই তেল টুপিতে লাগে প্লাস্টিকে কিংবা তাল পাতায়, তারপরে কি গন্ধ হয়, আর যদি বর্ষাকাল হয় দারুণ গন্ধযুক্ত গন্ধ, আল্লাহ অনুষ্ঠান। সুতরাং এতে সৌন্দর্য আসে না, উল্টে গন্ধ ইত্যাদি লাগে, ঠিক না? আর সে সময় তা ব্যবহার না করে খালি মাথায় নামাজ পড়া বৈধ হবে। তবে জেনে রাখা ভালো যে খালি মাথায় নামাজ পড়া ভালো নয়, বরং ইচ্ছাকৃত মাথায় সৌন্দর্য গ্রহণ না করে নামাজ পড়া মাকরুহ, যেহেতু মহান বিসাল্লাম ও সালাফের আমলের খেলা খালি মাথায় নামাজ পড়া। নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার উচিত হল মাথায় কিছু সৌন্দর্য অবলম্বন করা। যেমন সৌদিয়া সৌন্দর্য, এটা এটা সুন্নত না, তাই না? অনেকে প্রশ্ন করে পড়ে বেড়াচ্ছে লালটা, এটা কি সুন্নত না? সুন্নত না, এটা হচ্ছে সৌদিদের জাতীয় লেবাস, এটা সুন্নত না। সুন্নত হলো টুপি অথবা পাগড়ি, এটা একটা সৌন্দর্যের জন্য ব্যবহার করে, এটা হচ্ছে জাতীয় সৌন্দর্য। যাই হোক, সৌন্দর্য ব্যবহার করে নামাজে যেতে হবে। এখন যদি কোন হুজুর টুপি যদি ব্যবহার করি, তা লাল টুপি কি বলে, গোল টুপি না লম্বা টুপি, এ নিয়েও বড় সমস্যা আছে, তাই না? গোল টুপি না লম্বা টুপি, দেখুন পরিবেশে যেটা প্রচলিত, এখন সাহাবাদের যুগে সাধারণত গোল টুপি ছিল, তাই না? গোল টুপি ছিল। এখন আপনি যদি বলেন হুজুর নকশাওয়ালা নাকি নেটওয়ালা, কত রকম, এখন কত রকমের টুপি, মাথার সাথে লেগে থাকা নাকি খাড়া, যাই হোক পরিবেশে যেমন আপনার প্রচলিত ঠিক সেই রকম টুপি আপনি ব্যবহার করবেন, পরিবেশ থেকে বাইরে যাবেন না। পরিবেশ থেকে বাইরে গেলে তাতে আপনার প্রসিদ্ধি আসবে। টুপি কোন অমুসলিমদের টুপির মতো যেন না হয় এটা খেয়াল রাখবেন। অমুসলিমদের টুপি দেখেছেন, হিন্দুদের টুপি এইখানে থাকবে, তারপরে গান্ধী টুপি দেখেছেন কেমন, এই যেন অমুসলিমদের মতো টুপি না হয়। যেমন যে রুমাল কেবল মাথার সৌন্দর্যের জন্য ব্যবহার হয় তা মাথায় নিয়েও নামাজ হবে। যেমন এই যে রুমাল আছে আমাদের দেশেও অনেকে মাথায় অনেক হুজুরা মাথায় জড়িয়ে নেয়, সমস্যা নেই। এবার চলুন কান, পুরুষের জন্য কান ফোরানো বৈধ নয়, বৈধ নয় কানের অলংকার ব্যবহার, যেহেতু তাতে মহিলাদের অনুকরণ হয়। অনেক পুরুষকে দেখবেন কান ফুরিয়েছে। কপাল, ছেলের কপালে টিপ বা ফোঁটা ব্যবহার বৈধ নয়, বৈধ নয় নজর লাগার ভয়ে পাশ কপালে ফোঁটা দেওয়া, বরং সেটা হয়ে যাবে শিরিক। তবে চেহারা ফেরাবার জন্য গালে কালি লাগানো সমস্যা নেই। ভ্রু চাঁচা বৈধ নয়, সাধারণত মহিলারা চাঁচে চিকন করে, অবশ্য জানি না কোনো কোনো পুরুষ হয়তো চাঁচতেও পারে, মূল কথা ভ্রু চাঁচা বৈধ নয়, এতে আছে অভিশাপ, লানত আছে। চোখ, মুসলিম নিজ চক্ষু দ্বারা কেবল ভালো জিনিস দেখবে, যে দেখাতে আল্লাহর সন্তুষ্টি কথা আগেই বলেছি, অথবা অনুমতি আছে কেবল তাই দর্শন করবে। মুসলিমের চোখের চাহনি হবে অবনত, এই চক্র বকর এদিক সেদিক চাইবে না, যেটা যে যা দেখা নিষেধ তা দেখবে না। চোরা চাহনি বা বাঁকা দৃষ্টিতে কোনো অবৈধ জিনিস মুসলিম দেখতে পারে না। অনেক সময় দেখবেন সামনে হুজুর বসে আছে কিংবা কেউ আছে, সামনে সামনে দেখাবে তো এইভাবে দেখবে, তাই না? একে বলে চোরা চাহনি, বাঁকা চাহনি, চাহনি, চোরা চাহনি, তাই না? চুরি করে যে দেখা হয়, তার মানে সামনে লোক ভাবছে যে কোন দিকে তাকায়নি, এইভাবে ঘুরি ঘুরে দেখছে কিন্তু ঘুরে না, যে চোখটা ঘুরিয়ে চোরা চাহনি বলে। তো এরকম না, চোখের বাঁকা ছুরি চালিয়ে কাউকে জবাই করতে পারে না, করে না, চোখের বাঁকা ছুরি দিয়ে কাউকে জবাই করা হয়, যারা প্রেম করে তারা জানে। পারে না নজর বান মেরে কাউকে ঘায়েল করতে, কেননা চোখ ও ব্যভিচার করে, আর চোখের ব্যভিচার হলো কাম নজরে অবৈধ নারীর দিকে দৃষ্টিপাত করা, তেমনি মহিলার পুরুষের দিকে দৃষ্টিপাত করা কাম নজরে। এই জন্য চোখ ঠারা, চোখ মারা বা চোখ দ্বারা কোনো অবৈধ প্রণয়ের ইশারা করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। অন্ধ হলে ধৈর্য ধরুন, তার বিনিময়ে রয়েছে বেহেস্ট, মানুষের চোখের ব্যস্ততা বেশি, সুতরাং আপনার অবসর সময়কে কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকরের জন্য কাজে লাগান। চোখের রোগের জন্য চশমা ব্যবহার অবশ্যই বৈধ, তাই না? অবশ্য মাস্তানির জন্য তা ব্যবহার করা বৈধ নয়। চশমা তো বিভিন্ন রকমের আছে, চশমা আছে চোখের পাওয়ারের জন্য, চশমা আছে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, আর চশমা আছে মাস্তানি করার জন্য, দেখানোর জন্য। তো এরকম বৈধ না, উচিত নয় রঙিন চশমার আড়ালে অবৈধ কিছু দেখা। রঙিন চশমার আড়ালে আপনি তাকাবেন তো লোকে দেখতে পাবেন না রঙিন চশমা লাগিয়ে আছে। আবার এমন নাকি চশমা উঠেছে বলে সেই চশমা চোখে দেখলে পরে বলছে পুরো মানুষটাকে উলঙ্গ দেখা যাবে, শুনেছেন? শুনেছে বলছে, শুনেছি। তা এইরকম যদি কেউ চশমা লাগিয়ে মানুষকে উলঙ্গ দেখে, বিশেষ করে মহিলা দেখে, তাহলে তো বুঝতে পারছেন তার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেটুকু শুনলাম সেটুকু আমল যেন করি। বাকি মাথা থেকে এবারে কোথায় গেলাম, চোখ পর্যন্ত গেলাম, বাকি অন্যান্য অঙ্গের কথা ইনশাআল্লাহ আগামীতে বলবো। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।